السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে যে নিয়ত অনুযায়ী কর্ম তার ফল হয়, এই কথাটা সংক্ষেপে আমরা এটাই আজকে বক্তব্য বিষয়ে চয়ন করব। প্রথমত জানতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়া, নিয়তের উপরেই হচ্ছে সমস্ত আমল নির্ভরশীল। নিয়ত ঠিক হলে আপনার আমল ঠিক, তার মানে যদি আপনি কোনো কাজ ভালো নিয়তে করেন তাহলে সওয়াব পাবেন, বা যদি আপনি কোনো ভালো আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন তাহলে তাতে কি হবে, তাতে লাভ হবে বা সওয়াব হবে। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না করেন, কোনো অন্য উদ্দেশ্য হয়, মানুষকে দেখাবার উদ্দেশ্য হয়, শোনাবার উদ্দেশ্য হয়, কিংবা টাকা পয়সা লাভের উদ্দেশ্য হয় ইত্যাদি ইত্যাদি, তাহলে পরে সেই কাজ আল্লাহর কাছে কবুল হবে না, এ কথা আপনারা সবাই জানেন। যদি কোনো কাজ ভুল করে করেন, তার মানে আপনার মন চাইনি কিন্তু ভুল করে হয়ে গেছে, তাহলে সেই কাজ আল্লাহ ধরবেন, তাতে কি পাপ হবে? হবে না। রোজা রাখা অবস্থায় যদি ভুল করে পানাহার করেন আল্লাহ কি ধরবেন? বরং বলা হয়েছে যেটা আল্লাহর পক্ষ থেকে খাওয়ানো হয়েছে যে রোজা পুরো করে নেয়। সেই রকমই যদি ভুল করে এমন কোন কাজ করেন যেটা গুনাহ কাজ, আল্লাহ তাআলা কি গুনাহ দেবেন? না। তেমনি আপনার নিয়ম ছিল না কিন্তু জোর করে কেউ কাজটা করা করাচ্ছে, তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, কিন্তু জরিমানা আছে। এমন কোন কাজ যা ভুল করে করলে আপনার পাপ হবে না কিন্তু জরিমানা আছে? যেমন আপনার ইচ্ছা ছিল না কিন্তু ভুল করে একটা মানুষ খুন হয়ে গেল, তখন আপনি কি করবেন? উপায় আছে? আল্লাহ তাআলার কাছে গুনাহ হবে না, কারণ আপনার ইচ্ছা ছিল না। কিন্তু মানুষের জান এত মর্যাদা সম্পন্ন, এত তার দাম, যে ভুল করে মারলেও, ভুল করে খুন করলেও তার কি হবে? তার দিয়াত লাগবে। তারপর কথা হলো কি যে ভুল, তাহলে এখানে ধর্তব্য হলো দুনিয়াতে, আখেরাতে ধর্তব্য হবে না যেহেতু নিয়ত ছিল না। এখন যে কোনো কাজ আপনি করবেন সেই কাজ নিয়ত অনুযায়ী তার মান হবে। মানে আপনি বলুন যে একটা কাজ করলেন, সেই কাজটা কি শরীয়তের বিধানে যেটা আছে যে হারাম হারাম কিংবা হালাল তো হারাম, কিন্তু অনেক সময়ে একই কাজ মানুষের নিয়ত অনুযায়ী বিভিন্ন ধরনের হয়, কয়রকম হতে পারে? ছয় রকম হতে পারে। একই কাজ মানে একই কাজ মানুষের নিয়ত অনুযায়ী ছ রকম হতে পারে। অনেকে জিজ্ঞেস করে হুজুর বিয়ের আগে হলুদ মাখা কি বলবেন তাকে? কেউ বলবে মুস্তাহাব, কেউ বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর গায়ে হলুদ দেখেছিলেন। সত্যি নাকি হলুদ দেখেছিলেন? আরবে হলুদ মাখার প্রচলিত প্রথা ছিল? তাহলে হলুদ দেখার কথা যে হাদিসে আছে, আসলে হুজুর আছে তা হলুদ তর্জমা করেন কিন্তু হলুদ না, সেটা কি? সেটা হচ্ছে স্ত্রী মহিলাদের এক প্রকার রং। যেমন বর্তমানে আমাদের দেশে আলতা সিন্দুর এই সেই বহু রকম আছে, দেখা যায় বাসা গেলে, বাস থেকে ঘরে এলে তখন আপনার স্ত্রী ঠাট্টা করে বলে কি ব্যাপার, তোমার কাঁধে কে মাথা রেখেছিল, সিঁদুর লেগে আছে। তুই পেছন দিকে ছোট ছোট মেয়েরা ভিড়ে বাসে ঠাসা ভিড়ে সিঁদুর লেগে যায়। তো সাহাবীর দেহে বা কাপড়ে হলুদ দেখেছিলেন, মানে হলুদ রং দেখেছিলেন, হলুদ না, কারণ ওখানে হলুদ হলুদ আসবে কি? আপনারা জানেন হলুদ দোকানে কিনতে গেলে কি বলতে হয়? কুরকুম, তাই না? হাদিসে কি কুরকুম শব্দ আছে? না, ওই সাফরা বা সুফরা আছে, যা তার মানে হচ্ছে হলুদ রং। হলুদ রং আসলে মেয়েদের জন্য রং ছিল বিধেয়, ছেলেদের জন্য খুশবু, মেয়েদের জন্য রং। তো মেয়েদের রং বেটে, তখনকার যুগে তো এরকম এত উন্নত ধরনের সেন্ট হয়নি, তখন ওই যে আপনার গাছ গাছারা ইত্যাদি বেটে, যেমন এখন চন্দল চন্দল আছে এগুলো পাওয়া যায়, সে তখন পাওয়া যেত এগুলো। এর রং ছিল হলুদ, মহিলা ব্যবহার করেছিল সেই খুশবু, আর তারই কাছ থেকে স্বামীর গায়ে লেগে আসে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি বিয়ে করেছো? তার মানে হলুদ মাখা নয়। অতএব হলুদ মাখা জায়েজ না জায়েজ যদি প্রশ্ন করেন, তো আপনি তাকে বলবেন আপনি কেন হলুদ মাখবেন। দেশের প্রথা আইন হিসাবে তো হিন্দু অহিন্দু সবাই মাখে, তাই না? যদি আপনি জিজ্ঞেস করেন যে বিয়ের আগে হলুদ কেন মাখবেন, তার মানে আপনার মন অনুযায়ী, আপনার নিয়ত অনুযায়ী সেই হলুদ মাখা হালাল হারাম শিরিক বিদাত বা মুবাহ হবে, মুস্তাহাব না, মুবাহ হবে। মুস্তাহাব হতেই পারে না, মুস্তাহাব মানে সুন্নত, আল্লাহ রাসূলের আদেশ আছে না আমল আছে কিছুই নেই, মুবাহ হতে পারে। তাহলে আহকামে খামসা যাকে বলা হয়, শরীয়তে যে বিভিন্ন আছে হারাম, তারপরে আপনার মাকরু, মুবাহ, তারপরে সুন্নত বা মুস্তাহাব বা ওয়াজিব বা ফরজ, এর মধ্যে কোনটা পড়ে? হলুদের হলুদ মাখা অনুযায়ী হলুদ নেই বলি, মনে করুন সে বলল যে হুজুর হলুদ মাখতে হয়, হলুদ মাখলে শুভ বিবাহটা শুভ হয়, শুভ হয় না, শুভ বিবাহ। হলুদের এমন তাসির আছে যে আপনার বিয়েটাকে কি করে সফল করে, সকলের বিয়ে, কিন্তু বিয়ে তো সবাই করে, সকলের বিয়ে সফল হয় না, বউ তো সবারই আছে কিন্তু সবারই বউ হয় না, কেউ পায় কাজের দাসী, কেউ পায় প্রভু, প্রভু মানে বুঝতে পারছেন, মানে হুজুর যা কইবে তাই, বৌমণি যা বলবে হুজুর তাই শুনবে, প্রভু। আর কেউ পায় দাসী, তার মানে নিয়ে এসে বাড়িতে মানে নমক খাটায়, শাশুড়ি খাটায়। আর কেউ পায় বন্ধু, যাকে আল্লাহ তাআলা যেমন যার জন্য সৃষ্টি করে রেখেছেন নিজে নিজের বউ। তো সে যদি মনে করে যে হলুদ মাখলে বা হলুদ মাখলে পরে শুভ লগ্ন হয় বা শুভ বিবাহ হয়, তাহলে কি হবে? শিরিক হবে। যদি কেউ বলে যে এই বিয়ের সময়ে হলুদ মাখা সুন্নত বা মুস্তাহাব, তাহলে কি হবে? বেদাত। তার কোনো কোনো দলিল নেই, বিনা দলিল আপনি বলছেন। যদি কেউ বলে যে হলুদটা আসলে না, আমি বলছি না তা, মানে এই সময় হলুদটা মানে বিয়ের ব্যাপার, তো নতুন বর হব, নতুন কনে হব, তো মানে হলুদ মাখলে শরীরের রংটা একটু কাঁচা সোনার মতো দেখায়, ময়লাগুলো তুলে ওই যে আটা ফাটা মাখিয়ে হলুদ মাখিয়ে তো সত্যি কাঁচা সোনার মতো লাগে। যদি তাই হয় তাহলে হলুদ পরা, হলুদ মাখার জন্য নির্দিষ্ট শাড়ি, হলুদ মাখার জন্য বিভিন্ন অনুষ্ঠান, হলুদ মাখার জন্য গান, হলুদ মাখার জন্য গীত, গান গান মানে গীত, হলুদ মাখার জন্য বিভিন্ন মেয়েদের একসঙ্গে জমায়েত হয়ে হলুদ মাখানো, তারপরে পুরুষ মানুষকে মাথায় কে যাকে স্পর্শ করা, ভাবি যাকে স্পর্শ করা হারাম, ভাবি আপন ভাবি চাচা তো ভাবি পাড়া সম্পর্কে ভাবি, তারপরে বাঁশতালাতে বিয়ে লোক হয় সেই সম্পর্কে মামাই তো ভাইয়ের বউ চলে এলো এসে হলুদ মাখাচ্ছে, ইয়ারকি মারছে, কত কি করছে, তো এটা জিনিস আলাদা। যদি তোমার উদ্দেশ্য হয় যে রংটাকে সোনার মতো করব, তাহলে আমরা বলবো কি মুবাহ, কিন্তু যে অনুষ্ঠানগুলো হচ্ছে, তাহলে তুমি যদি বলো যে আমি নিজেই মাখবো, সমস্যা নেই, নিজে মাখো, নিজে তো সমস্ত দেহে হবে না, ঠিক আছে, তাহলে ছেলেকে ছেলে তো মাখাক আর মেয়েকে তার মা বোনরা মাখাক, সেটা তো হয় না। আসলে এমন একটা প্রথা হয়ে গেছে, হলুদ গায়ে হলুদ বলে একটা দিনই আছে, গায়ে হলুদ, আবার গায়ে হলুদ, গায়ে হলুদ আবার শুরু করার জন্য বরপক্ষের লোক আসে, তাই না? বরপক্ষের লোক এসে দেওয়ার হোক, কিংবা মুসলমানদের মেয়েদের তো দেওয়ার থাকে না, দেওয়ার মানে কি দ্বিতীয় বর, তো মুসলমানদের মেয়েদের দ্বিতীয় বর থাকে না, একটাই বর থাকে, একটাই বর থাকা উচিত, কিন্তু বিয়ের আগে দেওয়ার, সে দেওয়ার এসে ভাবির কপালে হলুদ মাখিয়ে যায়, তারপরে সে হলুদ কি করে, সে হলুদের অনুষ্ঠান শুরু হয়, এবং হলুদ মাখার প্রথা চালু হয়ে যায়। হোক তো হলুদের ব্যাপারটা বুঝলেন। আমরা একটা সাধারণ উদাহরণ দিয়ে যে একটা কাজই ছয় রকম হতে পারে সেটা বুঝাবো, একই কাজই মানে ছয় রকম হতে পারে সেটা বুঝাবো। মনে করুন, যেটা আমরা সাধারণ উদাহরণ দিয়ে থাকি, জামে মসজিদ থেকে মাকতাবুদ দাওয়া 3-4 মিনিটের পথ, তাই না? এখন যদি ফজরের সময় দেখেন যে একটা লোক মাকতাবুদ দাওয়া থেকে জামে মসজিদ বারবার যাওয়া আসা করছে, বাস এই একটা কাজ। আপনি নতুন শুনছেন, আপনি ভালো করে শুনেন, মাকতাবুদ দাওয়া থেকে জামে মসজিদ পর্যন্ত ফজরের নামাজ পড়ে একটা লোক বারবার যাওয়া আসা করছে, ঠিক আছে? একদিন দেখলেন, আপনি এই কাজটাকে কি বলবেন? এই বারবার যাওয়া আসা করাটা জায়েজ না জায়েজ? কেন না জায়েজ হবে? আপনি যাকে জিজ্ঞেস করবেন সে কেন করছে, তার নিয়ত, হ্যাঁ, উদ্দেশ্য জানতে হবে। আন্দাজে বললেই হবে না যে ও সুনিশাল দিয়ে যাচ্ছে, অতএব ও মাতাল। এটা বলা হয় নাকি? রিক্সায় ছেলে আর মেয়ে দুজন বসে যাচ্ছে, দেখলে আন্দাজে বললেই হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো ভালো মানিয়েছে, অথচ ভাই বোন হতে পারে। তো আন্দাজে বললে হবে না, আপনি ফতোয়া দিলেন যে যাওয়া আসা করা শিরিক বা যাওয়া আসা করা হারাম না জায়েজ, এরকম বলে হবে না, তার নিয়ত বুঝতে হবে। এই জন্য ফতোয়া দেওয়া চারটিখানি কথা না, সহজ কথা না। এই যে আপনাকে ফেসবুকে প্রশ্ন করছে, টেলিফোনে প্রশ্ন করছে, আমাদের ইমাম তাবিজ লিখে তার পেছনে নামাজ পড়া, নামাজ হবে না হবে না, কি করে বলুন আন্দাজে? কি তাবিজ লিখে, কি নিয়তে লিখে, এসব কি করে জানেন ফতোয়া? তো ফতোয়া দেওয়ার ব্যাপারটা হচ্ছে অনুসন্ধানের ব্যাপার, অনুসন্ধান করে দেখতে হবে, তার নিয়ত দেখতে হবে, তার নিয়ত কি। মনে করুন আপনি ছয় দিন ছয় জন লোককে দেখলেন এইভাবে আসা যাওয়া করতে, এবার চলুন যদি আপনি ফতোয়া দেবেন, যদি আপনি শরীয়তের মান বলবেন, যদি আপনি তার বিধান দেবেন, তাহলে তাকে জিজ্ঞেস করেন। প্রথম দিন যাকে দেখলেন তাকে আপনি জিজ্ঞেস করেন, নম্বর এক, ভাই আমি আপনাকে দেখলাম ফজরের নামাজ পড়ে বারবার আপনি যাতায়াত করছেন মাকতাবুদ দাওয়া থেকে জামে মসজিদ, কি ব্যাপার, কি ব্যাপার? তখন ও বলল, ও ভাই বিয়ে হয়ে গেল, প্রায় 10-12 বছর বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ে হচ্ছে না, তো এক হুজুরের কাছে গেলাম দোয়া তাবিজের জন্য, তো হুজুর আমাকে বলল মাকতাবুদ দাওয়া বারবার বলো পবিত্র, যে মাকতাবুদ দাওয়া কেউ পবিত্র বলবে না, এই জন্য আসে না কেউ, দেখছেন না খালি সব। এটা আমি উদাহরণস্বরূপ বলছি, এটা যদি কোন পীরের জায়গা হতো, এটা যদি কোন ওই যে মানে মাজার হতো, মাজার হতো, তাহলে বলে নিশ্চয়ই খুব পবিত্র থাকতো, দূর থেকে যেত সালাম করতো, এইভাবে পয়সা দিত, তাই না? তো এটা হচ্ছে কি ওহাবি বানাবার জায়গা, এই জন্য কেউ আসে না এদিকে। যাই হোক, উদাহরণস্বরূপ তাহলে এই ব্যাপারটা কি বললো, কি হুজুর বললো, যে আপনি এক কাজ করুন, আপনার ছেলে হচ্ছে না, মাকতাবুদ দাওয়ার থেকে নিয়ে মসজিদ পর্যন্ত ডেইলি ফজরের পর 3 বার করে আসা যাওয়া করবেন আপনার ছেলে আর। কি মনে করেন এটা? মাকতাবুদ দাওয়া আর জামে মসজিদের মাঝে আসা যাওয়া করার সাথে আপনার ছেলের কেমন যাতে তাসির নেই, তাতে তাসির মনে করা, এটা কি তাবিজ বেঁধে আপনি মনে করছেন আমার জিন চলে যাবে, এটা আপনি ভুল ধারণা, এটা শিরিক। তাবিজের মধ্যে সেরকম তাসির আছে যে আপনার জিন চলে যাবে কিংবা আপনার বিপদ থেকে রক্ষা হবে, আপনার অ্যাটম বম হাতে বেঁধেছেন, এই যে যাতে তাসির নেই, তাতে যদি আপনি তাসির আছে মনে করেন, তাহলে কি হবে, আপনার শিরিক হবে। এই পানিটা আপনি পান করেন, এই পানি পান করলে আপনার পেটের সমস্ত রোগ ভালো হয়ে যাবে, এটা পানি, সাধারণ পানি। আপনি কিভাবে বললেন, এই পানি যদি পান করে আপনি ওই নিয়তে পান করেন তো কি হবে, শিরিক হবে। দু নম্বর ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন, কি ব্যাপার ভাই আপনি এরকম ফজরের নামাজ পড়ে আসা যাওয়া করছেন? বলেন না, আমি কালকে এক সভাতে গেছিলাম, সেখানে এক হুজুরের মুখে শুনলাম, আমরা তো ভাই গরিব মানুষ, হজমটা করতে পারি না, তো বলবো যে মাকতাবুদ দাওয়া থেকে জামে মসজিদ পর্যন্ত 7 বার আসা যাওয়া করলে সাই করা সব হবে, হ্যাঁ সব হবে, সাই করা সব হবে, 7 বার করলে 7 সাই। কি মনে করেন এটা? এটাকে বলে বিদাত, স্বভাবের কথা এলো না, বিনা দলিলে স্বভাবের কথা বললে সেটাই বিদাত, খালাস, আপনি শরীয়ত বানিয়ে দিলেন, কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নেই, আপনি বলে দিলেন যে সাইড সমান স্বভাব হবে, অতএব এটা হলো বিদাত, দেখলেন একই কাজ। তিন নম্বরকে জিজ্ঞেস করেন কি ভাই কি ব্যাপার, আপনাকে দেখলাম মক্তবুল দাওয়া থেকে জামে মসজিদ পর্যন্ত আপনি আসা যাওয়া করছেন, কি ব্যাপার? তো বললো আর বলেন না, আসলে তো বুঝতেই পারছেন শরীর আজকাল সুগার প্রেশার বহু রকম বসে বসে কাজ, তো ফজরের পর একটু হ্যাঁ চালিয়ে নিচ্ছি আর কি, একটা কি বলে এক্সারসাইজ করছি বা ব্যায়াম করছি বা শরীর চর্চা করছি, তো শরীরটা ভালো হবে, ইবাদতে মন বসবে ইত্যাদি ইত্যাদি, এটাকে কি বলবেন? এটা হচ্ছে মুস্তাহাব, তাই না? শরীর ঠিক রাখা, শরীরের জন্য হাঁটাহাঁটি করা মুস্তাহাব, ভালো, আপনি শরীরটাকে গঠন করছেন ইবাদতের জন্য, এটা তো ভালো জিনিস। ব্যাস কত নম্বর হবে এটা? তিন নম্বর গেল। চার নম্বর, চার নম্বরকে জিজ্ঞেস করেন ভাই কি ব্যাপার এরকম যাওয়া আসা করছেন মক্তব দাওয়া থেকে জামে মসজিদ, রাস্তাটা খুব ঘোরাঘুরি করছিলেন। তো বললো বলেন না ভাই, কালকে নামাজ পড়তে গেলাম, নিয়ে এদিকে আসছিলাম পথে, আবার দামি একটা করম ছিল বুঝলেন, করমটা যে কোথায় পড়লো, তো বারবার যেতে মানে যাওয়া আসা করে আমি করমটা খোঁজাখুঁজি করছি। হ্যাঁ এটা কি বলবেন? এটা হচ্ছে মোবাহ, আপনার জিনিস হারিয়ে গেছে আপনার জন্য যা ওই তো আপনি খুঁজবেন, সমস্যা আছে কিছু? হারাম হালাল কিছু আছে এতে? কিছুই নেই। আরেকজনকে জিজ্ঞেস করলেন এরকম এক ছেলে চক্র বকর করে তাকায় যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা করে, কি ব্যাপার? ফাজিল একটা ছেলে, তাকে জিজ্ঞেস কি ব্যাপারে এবার যাওয়া আসা করছে? আর বলেন না হুজুর, আপনাকে বলতে কইতেও লজ্জা লাগে, কি হলো বোকা? বলে পাশে বিল্ডিং এর এক ছুরি আমাকে অর্ডার দিয়েছিল ফজরের নামাজ পর দেখা করবে, তো তাই আমি হ্যাঁ। এটাকে কি বলবেন আপনারা? আরাম প্রেম করা আরাম নাকি? আপনারা নিশ্চয়ই জানেন এটা হচ্ছে শরীয়তে হারাম। কোন মহিলাকে যার সঙ্গে আপনার বিবাহ নেই, যার সঙ্গে আপনার কোন মাহরামের সম্পর্ক নেই, তাকে আপনি দেখা করবেন এইভাবে যাওয়া আসা করে, তার খোঁজ করবেন, এটা কি? এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হারাম। তাহলে একই কাজ, একই কাজ, কিন্তু শুধু পাল্টে দিল কে? আপনার নিয়তটা, নিয়তের কারণে একটাই কাজ যাতায়াতটা খালি হয়ে গেল, কোন ক্ষেত্রে শিরিক, কোন ক্ষেত্রে বিদাত, কোন ক্ষেত্রে মুস্তাহাব, কোন ক্ষেত্রে মুবাহ, কোন ক্ষেত্রে হারাম। আর একজনকে জিজ্ঞেস করলেন, ছজন ছ নম্বরকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমাকে দেখলাম মক্তব দাওয়া থেকে জামে মসজিদ এইভাবে যাওয়া আসা করছিলে, কি ব্যাপার? তখন সে বললো হুজুর গত রাত্রে আমার ডিউটি ছিল, এখানে তো বুঝতেই পারছেন সন্ত্রাসী হামলা এই সেই চোরটা আসতে পারে, আমার ডিউটি ছিল এই রোডটাতে, এই জন্য আমি বারবার যাওয়া আসা করে, হ্যাঁ দেখলাম তার পিস্তল ভরা আছে পকেটে, হ্যাঁ যাওয়া আসা করছে, এর কাজটা কি বলবে? ডিউটি পালন করা ডিউটি বজায় করা হচ্ছে ফরজ, কোরআন পড়া তোমার ফরজ না, ডিউটি পালন করা ফরজ বা ওয়াজিব। তো ডিউটি এই লোকটাকে আপনি বলবেন সে নিজের কি পালন করছে? ওয়াজিব পালন করছে। সুতরাং নিয়ত হচ্ছে বিশাল জিনিস, এই নিয়ত আপনার কাজকে পরিবর্তন করে দেয়, নিয়তটা যেভাবে রাখবেন সেইভাবেই আপনার কাজ মান পাবে, আর সেই হিসাবে আপনার কাজের সব হবে, হয় গুনাহ হবে আর না হয় সব হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের নিয়তকে সঠিক করতে পারি, নিয়ত যদি সঠিক হয় তাহলে সব আছে। অনেক সময় দেখবেন কাজ আমাদেরকে করতে বাধ্য হয়, মানে বাধ্য হই কাজ করতে বাধ্য হই, কিন্তু নিয়তের জন্য তার সব পাই না। যেমন যেমন আপনার নিজের ডিউটি বলুন, ডিউটির কথাটাই বলুন, আপনি আপনার কাফিলে ডিউটি করেন, আপনার মালিকের ম্যানেজারের অফিসে ডিউটি করেন, হঠাৎ করে বললো কি এক ঘন্টা বেশি কাজ করতে হবে, আজকে ছুটি এক ঘন্টা পর হবে, এবারে তো শুরু হলো যে যেমন গালি মুখস্থ রেখেছে, কেউ কাঁচা গালি, কেউ শুকনো গালি, কেউ পাকা গালি, কেউ যে যেমন পারে, তাই না? হ্যাঁ কিসের জন্য এক ঘন্টা ডিউটি? যদি বলতো যে এক ঘন্টা ডিউটি একটা এ পাওয়া যাবে, বোনাস পাওয়া যাবে বা পারিশ্রমিক পাওয়া যাবে, তাহলে আলাদা কথা, কিন্তু স্পষ্ট যে পারিশ্রমিক পাবেন না সেই সময় তো মুশকিল। এখন আপনি করলেন যে পারিশ্রমিক যখন পাবো না তখন গালি দিয়ে শোধ করে নেয়, দিয়ে গালাগালি করে শোধ করে নেয়, কিন্তু যদি আপনার নিয়তটাকে বোঝান আপনার নিয়তটাকে পাল্টে নেন, গালাগালি না করে যদি আপনি আল্লাহর কাছে সওয়াবের আশা রাখেন, তাহলে এক ঘন্টা কাজ যে আপনি বেশি করলেন, এ দুনিয়াতে পেলেন না, আপনি পাবেন না, আপনি জানেন শিওর হয়ে গেলেন, তার আখেরাতে পাবেন, দুনিয়ায় যাক যাক কিন্তু আখেরাতে পাবেন। আর যদি গালি দিয়ে দেন দুনিয়াতেও গেল আখেরাতেও গেল, তাই না? এই জন্য যা চালাক মানুষ তারা কিন্তু চট করে মুখ খুলে না, গালি দেয় না, তারা বলে যা আল্লাহর ওয়াস্তে করবো, সমস্যা কি? দেখবেন বাড়িতে সংসারের কাজেও এরকম, আপনার চার ভাই তিন ভাই পাঁচ ভাই আছেন, কেউ বেশি খাটে আর কেউ খাটে না, কেউ ঘরে বসে বসে খায় আর বুকের বোতাম খুলে হাওয়া খেয়ে বেড়ায়, আর কেউ আমরা মাঠে বা ঘাটে বা যেখানে হোক চাকরিতে যাই হোক সে কষ্ট করে কামাই করে, বউ কিন্তু খুশ মন্ত্র দেবে, তুমি একা খাটছ, বসে আছে, এই সেই নানা রকম লাগাবে, লাগাবার চেষ্টা করবে, তাই না? এই ক্ষেত্রে যদি যার প্রতি মানে এ হচ্ছে আর কি, যে মানে খাটিয়ে যে পরিশ্রম করে সে যদি সবের আশা করে নেয় তাহলে সে সব পাবে, যদিও সে অন্যায় করছে, বোঝাবে, তাকে উপদেশ দেবে, তার মানে এই নয় যে পেছনে গিবত করবে কিংবা সংসার ভাঙবে, এরকম কিছু না। ওই রকম মহিলারা, মহিলারা দেখবেন তিন চারটে বউ আছে ঘরে, ননদরা আছে, ননদরা তো মাশাআল্লাহ, ননদিনী মানে বাঘিনী, কারো কারো আছে সে হচ্ছে ঘরের রাজা, হুকুম করবে ভাবে এটা করো ভাবে ওইটা করো, কোনো কোনো মাইল্লা মাশাআল্লাহ পার্থক্য, বিভিন্ন বিভিন্ন সংসারে বিভিন্ন রকম আছে। এখন কোন বউ খেটে মরে, শুধু খাটে আর খাটে, তার স্বামী কিছু বলতে পারে না কিংবা ভালো কামাই নেই, তখন ঘরের লোক বলে কি, ঘরের বউরা বলে কি, আমার স্বামী চাকরি করে, তোমার স্বামী চাকরি করে না, পুষিয়ে দাও, পুষিয়ে দাও, বোঝেন মানে বাইরে থেকে যখন টাকা আনতে পারে না তখন বাড়ির সংসারের কাজ করে তুমি পুষিয়ে দাও, এই বেচারে কি করবে? এখন সে অভিযোগ করে স্বামীর কাছে, যদি অভিযোগ করে মা বাপের বাড়িতে, মায়ের বাড়িতে অভিযোগ করে তো মা বাপের মন খারাপ, তাই না? সেখানে তাদের কষ্ট হবে, স্বামীর মন খারাপ হবে, স্বামীরও কষ্ট হবে, প্লাস তাতে ঘরের সংসারে কি হবে, আগুন লাগবে। কিন্তু সেই মহিলা যদি চোখ বুঝে সহ্য করে নিয়ে আল্লাহর কাছে সওয়াবের নিয়ত রাখে, সওয়াবের আশা রাখে যে এতগুলো লোককে আমি খাওয়াচ্ছি, এতগুলো লোককে আমি, তাহলে পরে সওয়াবের নিয়তে সে সওয়াব পাবে, দুনিয়া বরবাদ হলো কিন্তু তার আখেরাত বজায় থাকবে। এইভাবে নিয়ত, নিয়ত, মনের নিয়ত যদি আপনি ঠিক করতে পারেন, মনকে যদি পরিপাটি করতে পারেন, তো আপনার কোন জিনিস বরবাদ যাবে না। আজকে এই পর্যন্তই, ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।